الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم سورة علق 1 থেকে 5 আয়াত যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে আয়াত 5টি তেলাওয়াত করেছি আয়াতের অর্থ আপনারা প্রায় সবাই জানেন অনুবাদ করে দিচ্ছি এরপরে বাকি কথা যাচ্ছি আল্লাহ বলছেন তুমি পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন মানব জাতিকে জমাট রক্ত থেকে একরা ও রব্বুকাল আকরাম তুমি পড়ো আর জেনে দেখো তোমার প্রতিপালক মহাসম্মানিত আল্লাজি আল্লামা বিল কলম যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না এই পাঁচটি আয়াতের ব্যাখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা সিরাত রসুল পড়েন বা তফসিল কোরআন 30 নম্বর পারা পড়েছেন তারা এগুলো অর্থ জানেন সেটা সংক্ষেপে বলে দিচ্ছি এই পাঁচটি আয়াত নাজিল পরে অনেকদিন আর কোনো আয়াত নাজিল হয়নি কারণ এর অত্যন্ত গুরুত্ব উপলব্ধি করার সুযোগ আল্লাহ দিয়েছেন মানব জাতিকে যে তোমরা বোঝো কি বললাম নিরক্ষর নবীর মধ্যে নিরক্ষর জাতির সামনে বড় নির্দেশ দেওয়াটা একটা মৌলিক পরিবর্তনের কথা নয় কি যারা জীবনে অক্ষর চেনে না আর যিনি নিজেও অক্ষর জানেন না তাকে বলা হচ্ছে তুমি পড়ো আল্লাহ রাসূল বলেছেন মা আনা বিকারিন আমি পড়তে জানি না জিব্রিল বুকে চেপে ধরলেন এবার পড়ো মা আনা বিকারিন আমি পড়তে জানি না আবার বুকে চেপে ধরলেন এবার পড়ো শুরু হয়ে গেল পড়া জিব্রিলের বুকের চাপের মধ্যে একটা বরকত ছিল কি সেখানে বলা হলো পৃথিবীর ইতিহাসে কোনো ধর্মগ্রন্থের শুরুতে জানাই সেটাই বলা হলো পৃথিবীর ইতিহাসে কোনো জাতির প্রথমে তার নেতা প্রথম যে কথা বলেনি সে কথা এখানে বলা হলো সেটা কি পড়ো অর্থাৎ কোরআন হলো পৃথিবীর সর্বশেষ গ্রন্থ মানব জাতির কাছে জিন ও ইনসানের কাছে আর কোরআন আসবে না তাই মৌলিক বক্তব্য দেওয়া হলো পড়তে হবে লিখতে হবে লেখাটা আগে নয় লেখাটা পরে বাচ্চা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথম কিন্তু কথা বলে বলে লেখে না 2 বছরের বাচ্চা এত চমৎকার চমৎকার কথা বলে যেন মনে হয় স্কুল কলেজ থেকে ব্যাকরণ সব শিখে চলে আসছে এমনকি টেন্স ভুল হয় না আমি তুমি তো ভুল হয় না মধ্যম কারক এই কি বলে নাম পুরুষ কোনোটাতে ভুল হয় না ও শিখে কোত্থেকে এজন্য মানুষ আগে বলা শেখে লেখে অনেক পরে আর আমাদের দেশে কমি মাদ্রাসাগুলো আগে গ্রামার শেখায় কিছুই বলতে পারে না পার্থক্য হলো এখানে গ্রামার শেখা জরুরি নয় বলাটা জরুরি এই ডক এজন্য আল্লাহ পাক এখানে প্রথমে পড়তে বলে দিয়েছেন কি পড়তে হবে এটা পড়তে তো সবাই জানতো তখনকার লোকরা তো কি পড়তে হবে বিসমি রব্বিকাল্লাযী খালাক যে পড়া তোমাকে তোমার খালাকের সন্ধান দেয় যে পড়া তোমাকে তোমার সৃষ্টিকর্তার সন্ধান দেয় যে পড়া তোমাকে নাস্তিক বানায় ওই পড়া পড়া হবে না। যে পড়া বলে আমার কোন সৃষ্টি করেন, আমি নিজে নিজে সৃষ্টি হয়েছি, রোল বাই ইটার্নাল লজ অফ আয়রন, সবকিছু শাশ্বত লৌহ বিধানের মাধ্যমে চলছে, নেচারের মাধ্যমে চলছে, প্রকৃতিগতভাবে আমরা জন্ম হই, আবার বড় হই, আবার বুড়া হই, আবার মরি, আবার ইহুলকানা ইল্লা দাহর, জমানা আমাদেরকে ধ্বংস করে, এই যারা বলে তাদের জন্য একরা বিসমিল্লাহির রাব্বিকা আল্লাহ খালাক নয়, কারণ এটা হুদালিল মুত্তাকিন, হুদালিল কাফিরিন নয়, হুদালিল ফাসেকিন নয়। কোরআন মুত্তাকিদের জন্য হেদায়তের গ্রন্থ, কাফের ফাসেকের জন্য হেদায়তের গ্রন্থ নয়। যেসব মানুষ আল্লাহকে ভয় করে তারাই কোরআনের পাঠ থেকে দিক নির্দেশনা পাবে। পেট যার খারাপ হয় সে বিরিয়ানি খায়, ও খেলে তো আর ডায়রিয়াই মরবে। পেট খারাপ লোক যারা, মাথা খারাপ লোক যারা, তারা বদমাইশ, এদের শুনে কোরআন হাদিস চলবে না। এজন্য আগেই বলে দেওয়া হয়েছে কোরআন পড়ছ বিসমিল্লাহ পড়ে শুরু করো, হুদালিল মুত্তাকিন মনে রেখো, এটা কিন্তু হেদায়ত গ্রন্থ হচ্ছে মুত্তাকিদের জন্য। এই কোরআন পড়ে ইয়াদাবি আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলছেন ইয়ারফাউ বিহি কাসীরান ইয়ারফাউ বিহি আখারিন ইয়ারফাউ বিহি কওমান ইউযিল্লু বিহি আখারিন। এই কোরআন পড়ে আল্লাহ পাক একদলকে উঁচু করেছেন দুনিয়াতে, আর একদলকে ধ্বংস করে দিয়েছেন। এই যুগে পর্যন্ত একজন হাফেজে কোরআন, পরে তিনি সাহিত্যিক হয়েছেন, চোখে দেখে না জীবনে কোনো মানুষ দেখে নাই, অন্ধ, অথচ তিনি কত নিকৃষ্ট ভাষায় কোরআনের বিরুদ্ধে প্রতিবাদ লিখেছে সে বই, আর সেই বইটা মিশর গভর্নমেন্টের পক্ষ থেকে পুরস্কার পেয়েছে শিক্ষা বিভাগের পক্ষ থেকে, সেই বইটা আমরা আমাদের ইউনিভার্সিটিতে আমরা পড়াই। কারণ যুক্ত হলো কি, সাহিত্যকে উচ্চাঙ্গ সাহিত্য, আর এবার সাহিত্যের মাঝখান দিয়েছে সে যে নাস্তিকবাদে প্রচার করে যাচ্ছে, ওই সাহিত্য না শিখলে কি যায় আসে আমার, কিন্তু না ওটাই পড়াইতে হবে, ওটাই সিলেবাস। যাই হোক, ও আলাদা সাইড চলে গেল, খালি বলছি কিভাবে এই দুনিয়ার এই সমাজটাকে আল্লাহর পথে নিয়ে আসা যাবে, শয়তানের হাত থেকে খপ্পরতে মুক্ত করা যাবে। এই জন্যই কিন্তু প্রথম বাক্য হচ্ছে একরা পড়ো, কি পড়তে হবে, যে পড়া তোমাকে তোমার খালেকের সন্ধান দেয়। দুই নম্বর, তোমার নিজের সৃষ্টিকে ভুলিয়ে দেয় না, তুমি আলাক থেকে জন্ম, অর্থাৎ যে পড়া তোমার আলাকের চাহিদা মেটায়, সঙ্গে সঙ্গে তোমার খালেকের সন্ধান দেয়, ওই পড়াটা তোমাকে পড়তে হবে। ইসলাম বুঝিয়ে দিয়েছে, বস্তুবাদীরা যখন বলে শুধু বস্তুই সর্বস্ব, ইসলাম বলে না বস্তু সর্বস্ব মানুষ নয়, মানুষ একই সঙ্গে বস্তু, একই সঙ্গে তার মধ্যে নৈতিক জীব, সে কশ্চিনকালে শুধু বস্তু নিয়ে থাকে না। এজন্য তথাকথিত বুদ্ধিমানের দল, কেউ বলে ম্যান ইজ ইকোনমিক অ্যানিম্যাল, কেউ বলে সেক্সুয়াল অ্যানিম্যাল, কেউ বলে পলিটিক্যাল অ্যানিম্যাল, মানে পাগলের হদ্দ সবার, এরা সব বড় বুদ্ধিজীবী। মানুষ একই সঙ্গে পলিটিক্যাল, ইকোনমিক, মোরাল সব কিছু, এটা কেবল মানুষের জন্য সম্ভব। আল্লাহ পাক এই কথাগুলো দিলেন প্রথম চোটেই পাঁচটি আয়াতের মধ্যে, এবং এটা বুঝিয়ে দেওয়া হয়েছে মানুষ তুমি সব কিছু জানো, তুমি অজ্ঞ, আল্লামাল ইনসান মা আলাম ইয়া আলাম, শিখিয়ে দেওয়া হয়েছে মানুষকে যা সে জানে না। তো বোঝা গেল প্রত্যেকটা মানুষই অজ্ঞ, আপনি এক বিষয়ে পণ্ডিত আর এক বিষয়ে কি, হাসপাতালে গেলে অসুখ হলে দশটা ডাক্তার লাগে, এখানে ঠ্যাং ভেঙে গেছে অর্থোপেডিক যাও, এইবার দেখা গেল ওর ঠ্যাংটা ঠিক হলো, এবার যাও সার্জারিতে, ওটা হলো না এবার যা মেডিসিনে, ঘুরতে ঘুরতে একটা রুগী জান করে দেয়। তার মানে কি, এক এক ডাক্তার এক একভাবে এক্সপার্ট, কিন্তু আল্লাহ সব কাজে এক্সপার্ট, কিছুই লাগে না। এইবার আসেন, এই আয়াত উনি পেলেন, ভয়ে বাড়ি এসলেন, কেউ তো নেই দুনিয়াতে, স্ত্রী খাদিজার কাছে এসে বললেন খাদিজা আমার এই অবস্থা, তুমি আমাকে চাদর মুড়ি দাও, চাদর মুড়ি দাও, জাম্বেলুন জাম্বেলুন, ভয় পেয়ে গেছেন। এটা কি কি আসলো, মানে দিন ভিতর ধরল নাকি ভয় পেয়ে গেছে। খাদিজার মতো স্ত্রী যদি উনি ঘরে না থাকতেন, ওই সময় উনি ভয়ে ভেতরে অতি মরে যেতেন ওই দিনই। খাদিজা পরিষ্কার বলে দিচ্ছে কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিক আল্লাহ আবাদা ইন্নাকা লা তাহমিলুল কাল্লা তাকসুল মাআদুমা ও তুকরি যায়ুফা ও তুইন আলা নওয়াবিল হক, কাল্লা ওয়াল্লাহি কশিন কালা ওনা জিনভূত নয়, আল্লাহর কসম অবশ্যই আল্লাহ আপনাকে লজ্জিত করবেন না। এই কথা ওই মুহূর্তে যে কত মূল্যবান ছিল, যারা আমাদের সিরাতুল পড়েছেন আমার ভাষাগুলি খেয়াল করে দেখবেন, চিন্তাই করা যায় না, স্ত্রী তো সবাই, মহিলা তো সবাই, এরকম মহিলা তার ঘরে আছে সেই সবচেয়ে সুখী মানুষ, ওই সময় তার কেউ সাহায্যকারী ছিল না। কাল্লা বল্লাহ, আরে বাপরে বাপ, কি মারাত্মক ব্যাপার, কসম কেন নয়, আল্লাহর কসম লা ইউযিক আল্লাহ আবাদা, কশিন কালো আল্লাহ আপনাকে লজ্জিত করবেন না, ইন্না কালা তাহামুল কাল্লা, অবশ্যই আপনি গরিবের বোঝা বহন করেন, অতাকসুল মাদুম, একেবারে নিঃস্ব মানুষকে আপনি অর্থ দান করে থাকেন এবং আপনি আপনার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, অতঈনালা নওয়াবিল হাক্কে, এবং মানুষ দুষ্ট বিপদে পড়লে আপনি সাহায্য করে থাকেন, অত আল্লাহ কখনই আপনাকে লজ্জিত করবেন না। এবার উনি একটু স্বস্তি পেলেন, তাহলে কী করতে হবে এখন? চলুন আমার চাস্ত ভাইয়ের কাছে যাই, ওরকম নওফেলের কাছে, ও তো ইঞ্জিলের পারদর্শী একজন বড় আলেম, বুড়ো মানুষ, নিয়ে গেল তার কাছে, সব বলল। বলার পরে ওরকম নওফেল বলছে কি, হে ভাতিজা, ইয়া লাইতানি কুনতু জাজান, যদি সেদিন আমি যুবক থাকতাম, ইখরুজুকা কওমুকা, যেদিন তোমার কওম তোমাকে বহিষ্কার করবে। এই শুনি আল্লাহ নবী চমক, কি আওয়া মুখরাজিজা, ওরা আমাকে বের করে দেবে এখান থেকে? হ্যাঁ, মনে রেখে দিও, হাজার নামুসুল্লাজি কাজা ইলা মুসা, এই তো ফেরেশতাই, সেই ফেরেশতাই যে মুসার কাছে এসেছিল, এই ফেরেশতা যার কাছে এসেছে সেই ব্যক্তি দুনিয়ার মানুষের কাছে শত্রু না হয়ে মরে নাই, ইল্লা উদিয়া, তার সঙ্গে শত্রুতা করা হয়েছে, তোমার সঙ্গে তোমার জাতি শত্রুতা করবে। কি বোঝা গেল দিয়ে? সবার সঙ্গে মিলেমিশে চলতে পারবে না, গোলালু হওয়া যাবে, গোলালু সব তাকেই খাওয়া যায়। এখন মোহাম্মদ যা পেল, ও আর গোলালু চলবে না, এখন ওর সঙ্গে শত্রুতা হবেই বলে দিলেন। কিন্তু বৃদ্ধ জ্ঞানী, তুমি বলছো হায় যদি সেদিন আমি যুবক থাকতাম, যেদিন তোমাকে বের করে দেবে তোমার জাতি, আমি সেদিন তোমাকে আনসুরকা নাসরান মুয়াজ্জারা, আমি তোমাকে সত্তা সাধ্য তোমাকে আমি সাহায্য করতাম, কিন্তু সেদিন আবার হয়তো আমি আর বাঁচবো না। ব্যাস এটিকে প্রথম দিনটার খবর আপনি নেন, ইসলাম আসার প্রথম দিনের খবর, এগুলা ওই রাতেরই খবর, একুশে রমজান রাত্রিবেলার খবর, ছশো দশ খ্রিস্টাব্দের দশই আগস্টের খবর, ওই জন্য আমরা কদর রাত্রি উদযাপন করি না, ওগুলা বেজোড় রাত্রিগুলিতে, কারণ ওই দিন কোরআন নাজিল হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমরা কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। এই ধরনের দাওয়াত শুরু করলে তোমার তোমাকে যা আদেশ দেওয়া হলো বা তুমি মানুষের কাছে প্রকাশ করো, উঠে গেলেন সাফা পাহাড়ের, সে যুগের নিয়ম অনুযায়ী, এখন তোমার মাইক টেক আছে, তোমার তো তা নাই, নিয়ম ছিল কোনো গুরুত্বপূর্ণ খবর বলতে গেলে সাফা পাহাড়ের মাথা উড়ে সবাইকে ইয়া সাফা হা এই বলে ডাক দিতে হয়। উনি তাই করলেন, লোক সব জমা চাই দিতে, কি হলো মোহাম্মদ কখনই করে না, এ কি গেল ডেকে উনি বলছেন, আমি যদি হে আমার কম যদি বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু লুকিয়ে আছে তোমাদের মারার জন্য, তোমাকে বিশ্বাস করবে? অবশ্যই করবো, আমরা তোমাকে বারবার পরীক্ষা করে দেখেছি, কখনো তুমি মিথ্যা কথা বলো না। তখন তিনি বললেন, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সফল কাম হবে। ও এই জন্য তুমি ডেকেছো, আলে হাজার জামাত না, এবার আবু জাহেল না তো পাতা ছুড়ি মারলো, তোমার ধ্বংস হোক, খেলা কিন্তু শুরু হয়ে গেল। এবার উনি ডাক দিচ্ছেন, ইয়া মাশারা কুরাইশ, আনকেজু আনফুসাকুম মিনান নার, ইয়া আব্বাস বিন আব্দুল মুত্তালিব, আনকেজু নাফসাকা মিনান নার, ইয়া বনি আব্দুল মানাফ, আনকেজু আনফুসাকুম মিনান নার, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, আনকেজু নাফসাকা মিনান নার, হে কুরাইশ বংশের লোকেরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, হে আব্দুল মানাফের বংশধর, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, হে আমার প্রিয় চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, হে আমার প্রাণ প্রিয় কন্যা ফাতেমা বিনতে মুহাম্মদ, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর কিয়ামতের দিন আমি তোমার কোনোই কাজে লাগবো না, কন্যা হিসেবে আমার যা খুশি তুমি নাও, কিন্তু ওলা আমলুকুলাকা ইয়াউমুল কিয়ামতি শাইয়্যা, কিয়ামতের মাঠে আমি তোমার বাপ হিসেবে কোনোই উপকার করতে পারবো না। এই প্রথম দিনের ভাষণ, আগের রাত্রির ঘটনা শুনলেন, পরের দিনের ভাষণ হলো এই। এইবার শুরু হয়ে গেল খেলা, কি খেলা শুরু হলো? যদি কেউ বলে আলামিন মোহাম্মদের নিঃসন্দ ভালো মানুষ ছিলেন, এতে তো কারো কোনো দ্বিমত নেই, কাফের দ্বিমত নেই, মুমিনের দ্বিমত নেই, তাহলে কেন মানুষ তার সঙ্গে শত্রুতা শুরু করে দিল? মা নাজ্জালা হাজেল হাজেল মালাক ইল্লা উদিয়া, যে কথা আরেকের দিন ওরাকবে নফল বলল, এই ফেরেশতা যার উপর নাজিল হয়েছে তার সঙ্গে দুনিয়াতে শত্রুতা করা হয়েছে, শত্রুতা শুরু হয়ে গেল না? এবার আল্লাহ রাসূল গেলেন বাজারে, যে বলছেন সবাইকে দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে বাজারে আগত সমবেত জনগণ, তোমরা সবাই বলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, তাহলেই তোমরা সফল কাম হবে। এরা কিন্তু আল্লাহকে মানত, কিন্তু আল্লাহর সঙ্গে মূর্তি মানত, মূর্তির ওসিলায় আল্লাহকে মানত। উনি বলছেন ওসিলাটা ছিল চলবে ডাইরেক্ট আল্লাহকে মানতে পারে, পার্থক্য তো এটাই যাদের সঙ্গে আর তোমার সমস্যা নেই। এই যুগে যারা কবর বুঝারি তারা তো আল্লাহকে মানে, কিন্তু কবরের ওসিলায় মানে, আর ও যুগের আবু জাহেলরা তারা আল্লাহকে মানত তো মূর্তির ওসিলায় মানে, মূর্তিও কথা বলে না শুনতে পায় না, কবরও কথা বলে না শুনতে পায় না। ওই কবর পূজারি আর মূর্তি পূজারি ফারাকটা কথা বলেন তো, আল্লাহ নবী একথা বলে দিলেন। রাবি বলছেন দেখলাম সেই সময় একজন মানুষ সুন্দর চেহারা ঝকঝকে, আবুল লাহাব কিন্তু দারুণ সুন্দর মানুষ ছিলেন, আবুল লাহাব মানে অগ্নি স্ফুলিঙ্গের মতো সুন্দর, সেই লোকটা ইট মারতে পাথর মারতেছে আর পা রক্ত ঝরতেছে, অথচ ইনি তার পাল্টা কিছুই বলছেন না, যেহেতু চাষা আর ইনি ভাতিজা, ও মারছে উনি কিন্তু বলেই যাচ্ছেন, দাওয়াত দিয়ে যাচ্ছেন আর ও মেরেই যাচ্ছে। ভাতিজার দাওয়াত হলো কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আর চাষার দাওয়াত হলো ইয়া আইয়ুহান নাস লা তাত্তাবিউহু ইয়াদউকুম আন তুতরাকু দীনা আবায়কুম ইন্নাহু সাবি কাযাব, হে জনগণ তোমরা এর অনুসরণ করো না, সে তোমাদের বাপ দাদাদেরকে পরিত্যাগ করার জন্য বলছে, বাপ দাদার ধর্ম ত্যাগ করার জন্য বলছে, ইন্নাহু সাবি কাযাব, ও নিজে একজন ধর্মত্যাগী এবং মহামিথ্যাবাদী। বলেন সবাই নাউজুবিল্লাহ মিন যালিক। যেই আবু জেহেল আল্লাহ রসুলের জন্মের কারণে খুশিতে বাগবাগ হয়ে সমস্ত মক্কার অলিতে গলিতে হাত উঁচা করে দৌড়িয়ে বলেছিল, আরে তোমরা সুসংবাদ শোনো, আমার মৃত ভাই আবদুল্লাহর ঔরসে একটা সুন্দর সন্তান জন্মগ্রহণ করেছে, এবং খুশির চোটে নিজের বাঁদি সোয়াইবাকে মুক্ত করে দিল, সেই আবু জেহেল আজকে তার প্রিয় ভাতিজার পিছনে পিছনে বাজারে যাচ্ছে আর বলছে, লা তাত্তাবিউহু ইন্নাহু সাবি কাযাব, কখনোই তোমরা এর অনুসরণ করো না, কারণ সে ধর্মত্যাগী মহামিথ্যাবাদী। যুগে যুগে এটাই হলো সত্য, হক আর বাতিল কশৃঙ্খলে ঐক্যবদ্ধ হবে না। আবু জাহেল চলে গেল এবারে চাচা আবু তালেবের কাছে, আবু তালেব তার শেল্টার, মোহাম্মদ ইসলামের শেল্টার কি আবু তালেব না চাচা, না এরাও চাচা উনিও চাচা, উনি হলেন সমাজের নেতা, 15 জন যে হাজির, যে আবু তালেব ইন্না মুহাম্মাদান কাদ ফারাকাল জামা, মোহাম্মদ জামাতটাকে বিভক্ত করে দিল, ঠেকাও আঙ্গালি কিন্তু আমাদের হাতে ছেড়ে দিতে হবে। আবু তালেব ডাকলেন, বাবাজি দেখো তো তোমার চাচারা কি বলছে, চাচাদের কথা উনি শুনলেন, উনি বললেন, হে চাচা আমি আপনাদেরকে এমন একটা পথ দেখাতে পারি যদি সেটা আপনারা মেনে চলেন, তো শুধু আপনারা মক্কার নেতা কেন সারা বিশ্বের নেতা হতে পারবে। খুশিতে আবু জাহেল লাফ দিয়ে বলতে, বাবা এরম জানলে তো একটা কেন 10টা কলমা পড়ব, নেতা হবে তোমার চাচা, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ তাফিহ, ও এই জন্য তো ডাকছো, ইন্না হাযা লা শাইউন উজা, সমস্ত ইলাহ ছেড়ে দিয়ে একটা ইলাহর উপাসনা করতে হবে, এটা অত্যন্ত বিস্ময়কর কথা। সূরা সাদ 1-6 পড়ে দেখেন, ইন্না হাযা লা শাইউন উজা, এইবার নেতারা সব হাত তেল দিতে চলে গেল, ও মোহাম্মদ আমাদের কিছুই দেবে না, ওর ব্যবস্থা করতে হবে, তোমরা সবাই স্ব স্ব আকিদা বিশ্বাস নিয়ে স্ব স্ব ধর্মের উপরে স্থির থাকো। চাচাদের দৌড়াতে বহু দুর্বল মানুষ তাদের সমর্থন করেছে, কিন্তু অন্তরে সবাই কিন্তু ধাক্কা লেগেছে যে মোহাম্মদ কি কথা বলছে। এই জন্য ভারতের প্রখ্যাত উর্দু কবি আলতাফ হোসেন হালি তিনি বলছেন, উতারকার হেরাসে সুই কৌম আয়া আর এক নুসখায় কিমিয়া সাত লায়া, হেরা গোয়া থেকে নেমে আসলেন যিনি, নিয়ে এলেন হাতে করে একটা পরশ মনি, সেই পরশমণিদের সমস্ত মানুষ জেগে উঠল, জেগে উঠেছে কিন্তু কথা বললে, কিন্তু কথা বলতে সময় লাগে না, প্রথম দিনে কি জাগবে নাকি, আস্তে আস্তে আস্তে আস্তে জাগতে শুরু করলো, সঙ্গে সঙ্গে বিরোধিতাও শুরু হয়ে গেল। দুইজনের দুটো দাওয়াত, আল্লামা মসজিদুদ্দিন ফিরোজাবাদী বলছেন যে কুরাইশ বংশের লোকেরা তৌহিদ পন্থী ছিল, কারণ তারা ইব্রাহিমের সন্তান, কিন্তু কাদ বাদ্দালু দীন আহম, তারা তাদের তৌহিদকে পরিবর্তন করে ফেলেছিল, কিসে পরিবর্তন করেছিল, তারা তাদের তৌহিদকে শিরকের দ্বারা মিশ্রিত করে ফেলে দিয়েছিল, আর মোহাম্মদ এসে শিরক বিমুক্ত নির্ভেজাল তৌহিদের দাওয়াত দিয়েছিলেন। একজনের বক্তব্য ছিল সিরাত আল্লাহর সঙ্গে আল্লাহর দাসত্ব করা, আর আরেকজনের বক্তব্য ছিল আল্লাহকে মানে, তবে এই তবে কিন্তু যদি নিয়ে তারা আল্লাহকে মানে মূর্তির ওসিলে আল্লাহকে পাওয়া, আর মূর্তির ওসিলে না থাকলে তাদের রুটি রুটির ব্যবস্থা হয় না। শিরিক বেদাত যত হয়েছে বিভিন্ন দেশে সমস্তগুলোই কিন্তু ধর্ম নেতাদের মাধ্যমে সৃষ্টি হয়েছে, উদ্দেশ্য ছিল পেট, শিরক বাজার না চাইলে হুজুরদের খাওয়া হবে না। আর শিরক বাজারের বিরুদ্ধে তিনি কথা বলছেন, তিনি পরিষ্কার বলে দিয়েছেন, লা আসআলুকুম মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, হে আমার জাতি মনে রেখে দিও মোহাম্মদ তোমাদের কাছে তার দাওয়াতের বিনিময়ে কোনো আজর কোনো পুরস্কার চায় না, আমার পুরস্কার ছেড়ে আমার প্রতিপালক মহান আল্লাহর কাছে রয়েছে। এই কথা যদি বলতে আপনি না পারেন, যদি মানুষের কাছে পুরস্কার চান, আপনি অবশ্যই অবশ্যই আপনার দাওয়াত ব্যর্থ হতেই হবে। মানুষের সন্তুষ্টি চাইতে আল্লাহর সন্তুষ্টি যদি অগ্রাধিকার দিতে পারেন তাহলে আপনার দাওয়াত সাকসেসফুল হবে, আর যদি মানুষের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি দুটি একসঙ্গে মিলান আপনি মুশরিক হয়ে যাবেন। কথা মনে থাকবে তো? আর এই কথা বলতে পেরেছিলেন তিনি মৃত্যুর আগ পর্যন্ত কখনই মানুষের মধ্যে রক্ষা করেন নাই। এইবারে আল্লাহ রসুল বলছেন চাষাদের উদ্দেশ্যে আরেকদিনের খবরটা, আমার তো চরম বুড়ো হয়ে গেছে বাবা, দেখো তো আমি তোমার বোঝা তো বহন করতে পারছি না, এরা কি বলে একটু শোনো। শুনলেন এবার আল্লাহ রসুলের চূড়ান্ত জবাব, হে আমার চাচার শুনে দেখেন, যদি আপনারা আমার ডাইন হাতে আকাশ থেকে সূর্য ছিনিয়ে এনে দেন, ওল কামর ফিয়া সারি, বাম হাতে চন্দ্র ছিনিয়ে এনে দেন, লামা তারাক্ত বিমা যেহেত বিহি, জানি আমি আগমন করছি তা কশ্চিন করলে আমি ছাড়ব না। এ কথা বলতে পারবেন আপনি? এই সাহস আপনার নাই। ইমানদার হল সাহসী মানুষ, বেইমান হল দুর্বল মানুষ, যার মধ্যে ইমানই তেজ আছে সেখানে মানুষের সাথে মাথা মতো করে না। এই তেজোদ্দীপ্ত ইমান ছিল বলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নিঃস্ব হয়ে, তার দাওয়াত ছাড়া বিশ্ব জয় করে ফেলেছে, অথচ দুনিয়া থেকে বড় সম্মানে চলে গেছে আবু জেহেল আবুল হাব, কিন্তু তাদের দাওয়াত দুনিয়াতে ধ্বংস হয়ে গেছে। ইব্রাহিম দুনিয়া থাকতে কারো সমর্থন পান নাই, মৃত্যুর পরে ইব্রাহিম সারা বিশ্বের সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের পিতা, তিনি ইহুদিদের পিতা, নাসারাদের পিতা, মুসলমানদের পিতা, যত নবী এসেছে আজ দশজন প্রথম দিকে নবী বাদ দিয়ে হাজার হাজার নবীর পিতা তিনি ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি কি সম্মানিত নন? টাকা পয়সা সম্মান হয় নাকি বাংলা জমিনে? এবার বলি, তিনি কি শুধু লাইলাল বলছেন আর কিছু বলছিলেন? আপনাদের কি তাই মনে হয় নাকি? শুধু লাইলাল বলতে এক লাইনই ব্যাপার, তো কোরআনে এতগুলো কি আছে, হাদিসে এতগুলো কি আছে, আরো তো কিছু বলেছেন। অর্থাৎ মানুষের জীবনে যা যা প্রয়োজন সব সাইডে তিনি কথা বলেছেন মদিনায় গিয়ে, এবং এটা আল্লাহর ইচ্ছা যে মদিনায় গিয়ে তিনি একটা মানে পেয়েছিলেন, পরিবেশ পেয়েছিলেন যা তার অনুকূলে। সেজন্য মক্কায় থাকতে কিন্তু সিয়াম ফরজ হয় নাই, জাকাত ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, পাঁচটা মৌলিক ফরজের দুটো মাত্র মক্কায় ফরজ হয়েছে, প্রথমটা কলেমা, তারপরে সালাত, তাও দশম নববী বর্ষে হিজরতের কিছুদিন আগে, পরিবেশ ছিল না। মদিনায় গিয়ে দিন পূর্ণ হয়ে গেল, এরপরও বাকি যা ছিল খোলাফায়ে রাশিদিন আমলে পূর্ণ হয়ে গেল, কারণ আল্লাহ চেয়েছিলেন তার হাত দিয়ে দিনের পূর্ণাঙ্গ একটা রূপ মানব জাতির সামনে পেশ করতে, সেটা পেশ হয়ে গেল। কি দিয়ে করলেন? আল্লাহ বলছেন, হুয়াল্লাযী বাআসা বিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবীন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াস সামিউল আলীম। তিনি সেই মহান সত্তা যিনি নিরক্ষরদের কাছে পাঠিয়েছেন তাদের মধ্য থেকেই একজনকে নবী হিসাবে, যিনি তাদের সামনে এতলু আলাইহিম আয়াতি কোরআনের আয়াতসমূহ পাঠ করে শোনান, ওয়াইয়াল্লামুল কিতাব ওয়াল হিকমা ওয়াইযাক্কিহিম, তাদেরকে আত্মশুদ্ধি করেন পরকালের ভয় দেখিয়ে, আখিরাতের ভয় দেখিয়ে। আখিরাতের ভয় যার মধ্যে নেই সে কখনোই আত্মশুদ্ধি হবে না, তার মধ্যে কখনোই মারেফাত হাসিল হবে না, তার মধ্যে কখনোই তাজকিয়া নফস হবে না। আর তিনি শিক্ষা দিলেন কি দিয়ে? আয়ুয়াল্লামুল কিতাবা ওয়াল হিকমা, কোরআন এবং সুন্নাহ শিক্ষা দিলেন। তাহলে বোঝা গেল যে তিনি কোরআন এবং সুন্নার মাধ্যমে সমাজ পরিবর্তন করেছেন, অন্য কোনো কিছু যদি আপনি যোগ বিয়োগ করেন সমাজ পরিবর্তন তো হবেই না, বরং আপনাকেই সমাজ পরিবর্তন করে ফেলবে। এর বাস্তব প্রমাণ অসংখ্য ধর্মনেতা কোরআন সুন্নার রদ বদল করে, নিজের রদ বদল হয় না। কথা বুঝতে পারছেন নাকি? আপনি বোখারি শরীফ খুলে দেখাচ্ছেন, বাবা এইটা হলো রফায়দানে হাদিস, ও তো তুমি রাখো তোমার বোখারি ঠাকুর, আমি জানি। তাহলে কে পরিবর্তন হবে, হাদিস মানুষকে পরিবর্তন করবে না মানুষ হাদিসকে পরিবর্তন করবে? এটাই হচ্ছে এই যুগে, কারা করছে? তথাগত ধর্মনেতারা। ফলে সে যুগের মতো এ যুগেও, সে যুগে যেমন তৌহিদকে বদল করেছিল আবু জেহেলরা, এ যুগেও তৌহিদকে বদল করছে তথাগত ধর্মনেতারা। অর্থাৎ তৌহিদটা নিজের জায়গাতে আছে, তার কোনোই পরিবর্তন হয়নি, হবে না কোনো কালো, তৌহিদটা নিজের জায়গায় অবশ্যই থাকবে। লা শরীকা লাহ, কোনো শরীক নাই। কোরআন এবং সুন্নাহ দিয়ে সমাজ পরিচ্ছন্ন হবে। এদেশের বেদাতীরা কোরআন সুন্নাহর কথা বলে, মুশরিকরা কোরআন সুন্নাহর কথা বলে, কোরআন সুন্নাহ সরাসরি অর্থ তারা গ্রহণ করে না, সেখানে যে ইন্টারপ্রিটেশনে ব্যাখ্যায় তারা নিজের মন গড়া ব্যাখ্যা দেয়, নিজের রং মাখিয়ে মিক্সার বানিয়ে কোরআন হাদিস মানুষের পেশ করে, যার ফলে একই বোখারি আর এক মাদ্রাসায় পড়ে সেসব হুজুররা বিশ টাকা তারাবি পড়ে, একই বোখারি নওদা পড়ে পড়ে সে আটটা তারাবি পড়ে। বোখারির দোষ না আমার দোষ? কথা বুঝতে পারছেন না? বোখারির দোষ না দোষ তো আমার, কোরআনের দোষ না কোরআন আমার দোষ? একজন আগে মাথা সাফ করেন, আপনার আনুগত্য কি আল্লাহর কাছে থাকবে, আপনার আনুগত্য জনগণের কাছে থাকবে? ওদিকে রাজনৈতিক নেতারা বলছে জনগণের সর্ব ক্ষমতার উৎস, ধর্মনেতারাও বলছে আমরাই ক্ষমতার উৎস, আমাদের আমির সাহেব, আমাদের পীর সাহেব, আমাদের ইমাম সাহেব, তারা কি কম বুঝতেন? তার সার্বভৌমত্ব কোথায় গেল? আল্লাহ কাছে থাকলে মানুষকে চলে গেল। এবারটা ওই ইমাম সাহেব মানুষ না, পীর সাহেব মানুষ না, তার ভুল হতে পারে না, সব কিছুই গোলমাল ঠিক হবে। ফরদুহ ইলাল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলের কাছে ফিরে যাও, আল্লাহর পক্ষে নির্দেশ, ফিরে যাচ্ছি না আমরা। আমরা বলছি ফিরো, তারা বলে ফিরবো না, যা আছে তাই থাকবো। ঠিক যেটা আবু জাহাল বলেছিল সেই বাজারের মধ্যে, সে চায় আন্তুত্রাকু দীন আবায়কুম, মোহাম্মদ চায় তোমরা তোমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করো। আর আমরাও ঠিক একইভাবে বলছি, তোমরা যে মুজাবে আছো, যে তরিকা আছো, ওখানেই থাকো, খবরদার কোরআন সুন্নাহ গ্রহণ করো। পার্থক্য থাকছে কিছু? এই পতিত সমাজকে ফিরিয়ে আনাটাই আমার বড় দায়িত্ব। এই আকিদা যদি নির্ভেজাল তৌহিদে আকিদা না হয়, কিসের আহলাদিস, কিসের হানাফি? রমাদান করলে আহলাদিস, রমাদান না করলে হানাফি, এটা আমাদের বাংলাদেশের ট্রেডিশন। জি না, রমাদান আহলে হওয়ার কোনো লক্ষণ নয়, রমাদান সালাতের একটা সুন্নত মাত্র, এটা নিঃসন্দেহে একটা লক্ষণ সহি সালাতের, কিন্তু এটাই পূর্ণাঙ্গ আহলে হওয়ার দলিল নয়, যতক্ষণ তার আকিদা পরিষ্কার না হবে, আকিদা সহি হাদিস অনুযায়ী না হবে। কোরআন এবং সুন্নাহ এই যে মৌলিক দিক নির্দেশনা, এটা বুঝতে ভুল হওয়ার কারণে অধিকাংশ মানুষ ভুল করে। সেদিন যখন আল্লাহ রসুল বাতিলের সঙ্গে আপোষ করে নাই, এদিনও তেমনি কোন হকপন্থী বাতিলপন্থীর সঙ্গে আপোষ করতে পারে না। রসুলের জমানায় পুরা কুরাইশ বংশ তার অনুসারে হয় নাই, পরবর্তীকালে তো হয়েছে, এখন কি মক্কা এখন কাফের আছে? পরবর্তীকালে হয়েছে, তার জমানায় কিন্তু হয় নাই। এ যুগেও দেখা যাচ্ছে আমাদের সামনে মানুষ গ্রহণ করছে না, গালি দিচ্ছে, কিন্তু এমন একটা দিন আসবে পুরা বাংলাদেশের সমস্ত হকপন্থী মানুষ ইনশাল্লাহ হালাদিস হয়ে যাবে। আমি বাঁচি আর না বসে আপনারা দেখতে পাবেন, এ দেশে এমন কোন মুসলমান থাকবে না যে রাজনৈতিক ক্ষেত্রে যে খ্রিস্টানি রাজনীতি চলছে, এই রাজনীতি এদেশে মানুষ ঝাঁটিয়ে বার করে দিবে। অর্থনীতির ক্ষেত্রে যে ইহুদি অর্থনীতি চলছে, সুদী অর্থনীতি, এদেশে মানুষ অবশ্যই লাঠি মেরে ফেলে দিবে এখান থেকে। এই ইহুদি অর্থনীতি, এই খ্রিস্টানি রাজনীতি এদেশের সবচেয়ে বড় অভিশাপ। ঠিক অমনি করে কবর পূজার ধর্ম, এটাও বাতিল হয়ে যাবে, কিছুই থাকবে না। সব জায়গাতে ইসলামের পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা লাভ করবে। আহলে আন্দোলনের পাঁচ ধাপ মূলনীতি, প্রথম ধাপ মূলনীতি হল কিতাব ও সুন্নতের সার্বভৌম অধিকার বলো প্রতিষ্ঠা। এটি আমাদের এক নম্বরের দাওয়াত, কিন্তু কিতাব ও সুন্নতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা, এজমা কিয়াস দিয়ে কোরআন সুন্নাহ বাতিল করা যাবে না। তোমার এজমা কিয়াস বানিয়েছ কোরআন সুন্নাহ বাতিল করার জন্য, অবশ্যই তা হবে না। একটা লোক এবং বাংলা জমিনে জিন্দা থাকতে কখনই মেনে নেবে না। যদি তার মধ্যে দিন থাকে, সংখ্যা দিয়ে কোশ্চিন কালো সত্য মিথ্যা যাচাই বাছাই হয় না, সংখ্যা চিরদিন বাতিলের পক্ষে থাকে, আর হকপন্থীরা চিরদিন বাতিলের বিরুদ্ধে থাকে এবং তাদের সংখ্যা কম থাকে। কালিলুমিন ইবাদিয়া শকুর, আল্লাহ শুকুরগুজার বান্দার সংখ্যা কম হয়, কিন্তু অধিকাংশ লোকেরা ওই হকপন্থীদেরই অনুসরণ করে। বাংলাদেশ যখন জিজিএন আসলো, এমএলএম আসলো, ডেস্টিনি আসলো, বাংলাদেশের অসংখ্য ধর্মীয় পত্রিকা আসে নাই, শুনতে পাই 50টা, কোন বেটায় বিরুদ্ধে লেখে নাই, আর তাহারিক বোল্ডলি তার বিরুদ্ধে লিখে দিল। পরে দেখা গেল সুবহানাল্লাহ বিহামদি, জিজেনের যিনি মহানায়ক মহামুফতি, তিনি একটা পাক্কা আহলে হাদিস মাদানী, কি নজরে বলবেন না, শুধু শুধু আহলে আসনা মাদানী আহলেদের, ও বাবা ডেস্টিনি তিনি হেড বসে আছেন, তিনিও আর এক মাদানী, এই যে বসে আছে সব সাক্ষী আমাদের বিরুদ্ধে কি রাঙা। আপনারা বেশি ফতোয়া জানেন, আমরা লেখবার শিখি নাই, মদিনায় গেছি এমনি খেলা করতে গেছি, কত বছর শুনলাম আর তুমি মদিনায় যাও আর আলহেরা গুহার মধ্যে ইবাদত করো, তুমি বেড়া মাথায় আছো শয়তানি, তো পেট হলে তোমার বড়, মাথা তো বড় না, তো আকিদা ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ আর তাহারি কাউকে খাতির করবে না, বলে দিয়েছি আমরা আলহামদুলিল্লাহ, পরবর্তীকালে গভর্নমেন্ট পর্যন্ত আমাদেরকে সাপোর্ট করে ছোট্টে বাতিল করে দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। হতে পারে রাষ্ট্রের থেকে মাসিক পত্রিকা এটা, কিন্তু এই পত্রিকা এখন অনেক জ্ঞানীগুণীর কাছে চলে গেছে, তারা ইংরেজি অনুবাদ করে সমস্ত বিদেশি রাষ্ট্রদূতরা এগুলো পড়ে, তারা দেখে কি লেখা হচ্ছে আত তাহারিকে, আর তাহারিকে লেখার মধ্যে একটা দিক নির্দেশনা থাকে, অন্য পত্রিকার সাথে ব্যবসা করে, আমরা ব্যবসা করতে নামে নিয়ে দেশে, যার কারণে সর্বমহলে আর তাহারিকের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ঢাকায় একটা একটা সেমিনার হয়েছে মাঝে, সে পত্রিকাওয়ালারাও এটা লাকিলি আমরা রাশিয়া একটা পেলাম, সে সেমিনারের পুরো রিপোর্টটা ওই পত্রিকা আছে, নামটা আমরা চমৎকার বলা ঠিক আমরা বলি আপনাদের খারাপই লাগবে, সেখানে তারা দুঃখ করে বলছে যে আমরা পত্রিকায় এতগুলো বিভাগ খুললাম তাও দেখি পত্রিকা বিক্রি হয় না, আর কি করলে হবে, দরকার না ছবি দেবো তাও ভালো, পত্রিকা বেশি বেশি যাক, কেউ বলছে সরকারের কাছে এ নিতে, মানে মেলা কিছু যুক্তি বুদ্ধি হচ্ছে, কিন্তু তারা দেখে না যে ওইখানে বসে পত্রিকা চালাইব তাদের, মানে কেউ বলছে 1,000-1,500-800 এরমের সংখ্যা গ্রাহক, আর আমরা মফস্বল টাউনে রাজশাহী বসে পত্রিকা চালাচ্ছি, 2,000 শুরু করলাম, আজকে শুনলাম 29,000 পৌঁছে গেছে, শুধু এটা তো না, ইন্টারনেট পাঠকের সংখ্যা প্রায় 20,000 হয়ে গেছে। আপনি আসেন কোথায়, কারণটা কি, দেশে বিদেশে সর্বত্র মানুষ বুঝছে এখন তাহারি হক কথা বলে, শুধু ইয়েমেন থেকে খবর আসছে তারা বলছে আমরা এতদিন পরে বুঝলাম আর তাহারি হক প্রকাশিত হচ্ছে নওদাপাড়া থেকে, ও বসে আছে ইয়েমেনে, আপনি হক কথা বলুন, আল্লাহর দায়িত্ব হক মানুষের কাছে পৌঁছে দেওয়া, আপনার দায়িত্ব না, আল্লাহ কিভাবে পৌঁছবে আল্লাহ ভালো জানে, এজন্য বুখারী হাদিস রয়েছে না মিশকাতে প্রথম দিকে, আল্লাহ যখন কাউকে কবুল করে জিব্রিলকে বলে এই জিব্রিল যাও সারা বিশ্বে বলে দাও আমি অমুককে কবুল করে নিয়েছি, জিব্রিল সবার কানে কানে পৌঁছে দেয়, অন্তরের মধ্যে ধাক্কা দিয়ে দেয়, হ্যাঁ নিঃসন্দেহে ওখানে হক হচ্ছে, যাও হক কবুল করো, আপনারা দোয়া করবেন আর তাহারিক যেন আমৃত্যু হকের উপর টিকে থাকতে পারে, কোনো বাতিল কলম যেন আর তাহারিকে টাচ না করে, দুমুখী কলম আপোষ মুখে কোনো ব্যক্তি যেন তাহারিকে সম্পাদনে আকর্ষণ কেন না আসে, নিঃসন্দেহে আমরা একদিন মরব, আর তাহারি কোশ্চিন কলম দুর্বল করে নাই, জেল খাটিয়েছ তোমরা কিন্তু আমাদের কণ্ঠ স্তব্ধ করতে পারো নাই, জেলখানায় গেলেও দাওয়াত চলবে, বাইরে আসলেও দাওয়াত চলবে, কোন অবস্থাতেই তাওহীদ থেকে আমরা বাইরে আসতে রাজি নই, কোরআন এবং সহিহ হাদিসকে বাদ দিয়ে তোমার বাতিল মশলা অনুসরণ করতে আমরা রাজি নই, এই সমাজ পরিবর্তন করে আমাদের লক্ষ্য, এই সমাজের সঙ্গে আপোষ করা আমাদের লক্ষ্য নয়, এই কুসংস্কার চলে সমাজের বুকে আলো জ্বালাটি আমাদের লক্ষ্য, তাহারিক সে আলো জ্বেলে যাচ্ছে, হাদিস ফাউন্ডেশনের ইনশাআল্লাহ যতগুলো বই বের হয়েছে সমস্ত বই একই লক্ষ্যে পরিচালিত, আন্দোলন যুব সংঘর্ষ সোনামণি মহিলা সংস্থা চতুর্দিক থেকে সাংগঠনিকভাবে সমাজ পরিচ্ছন্ন করার চেষ্টা চলে যাচ্ছে, পড়লে তবে তো আপনি শিখবেন, কিন্তু সাংগঠনিকভাবে পরিচর্যার মাধ্যমে একটা সমাজ দ্রুত পরিবর্তন করা সম্ভব, সমাজ পরিবর্তনের জন্য আল্লাহ রসুল যে পদ্ধতি গ্রহণ করেছিলেন আমাকে সেই পদ্ধতি গ্রহণ করতে হবে, অন্য পদ্ধতি আপনি যতই যুক্তি দেন ওই পদ্ধতি চলবে না, বাস্তব দলিল নেন, যখন আল্লাহ রসুলকে নিজের ব্যবসাদার হত্যা করার পর ষড়যন্ত্র করলো, আল্লাহ তাকে নির্দেশ দিলেন তিনি মদিনা চলে যাও, রাতের অন্ধকার তিনি মদিনা চলে গেলেন, কেন গেলেন, ডাইন দিকে ছিল নাজাসির দেশ, সেখানে তিনি তার মেয়ে জামাকে পাঠিয়ে দিলেন, মেয়ে জামাকে উসমান এবং রোকিয়া, সে সঙ্গে 81 জন 82 জন গেল, সব এদিক চলে যাও কারণ নাজাসি বাচ্চা খুব ন্যায় বিচারক বাচ্চা খুব ন্যায়নিষ্ঠ, এদিকে যাও, কিন্তু নিজে গেলেন কোন দিকে, মদিনার দিকে, পাশে নাজাসির বাচ্চা এত কাছাকাছি, শুধু সাগরটা পার হলি ওপারে গিয়ে নাজাসির রাষ্ট্র, এখন থেকে আপনারা ইথিওপিয়া বলছেন বা ইরিত্রিয়া বলছেন, অথচ উনি গেলেন কঠিন একটা রিস্ক নিয়ে মাত্র আবু বকরকে সাথে নিয়ে, রাতের অন্ধকারে উঠে চড়ে শুধু 286 মাইল দূরে মদিনায় চলে গেলেন, কারণ কি, আগে 2-3 বছর ধরে প্রথম বছরে 6 জন, পরের বছরে 12 জন, পরের বছরে 75 জন মানুষ, 73 জন পুরুষ, 2 জন নারী এসে আল্লাহ রসুলের কাছে বায়াত করে গিয়েছিল গোপনে, যেখানে আপনারা বড় শয়তানটা মারে না যেমরা উলা বলে নাকি যেমরা ওইটাই তো বলে, ওইখানে রাতের অন্ধকারে রাত 2টার পরে আলো আধারের মাঝখানে অত্যন্ত সংগোপনে তারা আল্লাহ রাসূলের কাছে ইসলাম কবুল করেছিল এবং বায়াত করেছিল এবং বলেছিল আপনি মদিনায় আসেন, আপনি যা খুশি আমাদের সঙ্গে শর্ত করেন। আল্লাহ রাসূল বলেন আমার আল্লাহর জন্য শর্ত এই, তোমরা শিরিক করবে না, আল্লাহকে দাসত্ব করবে, আল্লাহর ইবাদত করবে। বলে আমরা এটা মেনে নিলাম। আর আপনার জন্য কি শর্ত? উনি বললেন তোমরা তোমাদের স্ত্রী কন্যাদেরকে যেভাবে হেফাজত করে থাকো, আমি মোহাম্মদ যদি মদিনা যাই আমার পরিবারকে ঠিক তোমরা এমনি করে হেফাজত করবে। সবাই বললো আমরা রাজি আছি। এবারে বললো হে আল্লাহ রসুল, যখনই আমরা এটা করব তখন আমার পুরা মদিনা আমাদের শত্রু হবে, আমাদের রক্ত ঝরবে, আমাদের মান সম্মান নষ্ট হবে, সবই শেষ হয়ে যাবে, বিনিময়ে আমরা কি পাবো? তিনি ছোট্ট একটা জবাব দিলেন আল জান্নাহ। বলুন সুবহানাল্লাহ, আল জান্নাহ, কিচ্ছু পাবো না, আমার কাছে টাকা নেই, পয়সা নেই, কিচ্ছু আমার, আমি একটা মিসকিন মোহাম্মদ, কিছু নেই আমার। তবে হ্যাঁ, এটা নিশ্চিত আমি বলে দিতে পারি, যদি তোমরা আমাদের দিন কবুল করো অবশ্যই তুমি আল্লাহর রহমতে জান্নাত পাবে। সঙ্গে সঙ্গে বলে দিল ওসদ ইয়াদাক, হে মোহাম্মদ হাত বাড়িয়ে দিন, আমরা এখনই আপনার কাছে বায়াত করবো। এই যে বায়াত হয়ে গেল, আল্লাহ পাক আয়াত নাযিল করলেন সূরা তবে 110 নম্বর আয়াত, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ও আমওয়ালহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ খরিদ করে নিয়েছেন মুমিনদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে। ওই যে আল জান্নাহ বলল, জান্নাতের বিনিময়ে। সূরা তওবার এই তিনটি আয়াত মক্কি, এই দাওয়াত এবং বায়াতের মাধ্যমে দিন প্রতিষ্ঠা লাভ করবে। কিছু কিছু মৌলবী লম্বা লম্বা ফতোয়া দেয় বায়াত চলবে না, বেদাত, তোমার বেদাতের গোষ্ঠী সাফ করিয়ে, কিসের বেদাত তোমার? ওটা বেটা তুমি বললে হবে, রসুলের তরিকাটাই হলো দাওয়াত ও বায়াতের ব্যাপার। সাহাবায়ে কেরাম এই লাইনে মানুষকে দাওয়াত দিয়ে গেছে, যার মধ্যে প্রতিজ্ঞা নেই। অন্যান্য সংগঠনের তিনটা জিনিস আছে, নেতা কর্মী আনুগত্য, আর ইসলামী সংগঠনের চারটা রয়েছে, নেতা কর্মী আনুগত্য এবং অঙ্গীকার। আল্লাহর নামে অঙ্গীকার নিয়ে আপনার সঙ্গে বিশ্বাস করবো নাকি আমি? কারণ আপনি আমাকে চলে যাবেন, মনে আপনাকে কুড়ি কুড়ে খাবে যে আমি তো আল্লাহর নামে শপথ করে এসেছি, আল্লাহ কি আমাকে দেখছে না? এইটাই হলো ইসলামী আনুগত্যের সবচেয়ে বড় জিনিস। আল্লাহ রাসূল ঠিক সেটা দিয়েই দাওয়াত শুরু করলেন, এর ফলে আসলো সমাজ বিপ্লব মদিনাতে। এরপর শুরু সারা বিশ্বে দাওয়াত এবং বায়াতের সাংগঠনিক চেষ্টার মাধ্যমে সারা বিশ্বের পরিবর্তন এসেছে। এই পরিবর্তন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ বাংলার জমিনে, এটা অনেকের মধ্যে খুব গা জ্বালা শুরু হয়েছে, গতই তোমার গা জ্বলুক, আমার আল্লাহ না জ্বললে ভালো হয়। কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে ঠিকই, আপনি ঘরে বসে কোরআন সুন্নাহ শিখে শিখে ধুমছে ফতোয়া দিলেন, আপনার ফতোয়া কিচ্ছু হবে না যতক্ষণ আপনি নিজে সমাজে না নামবেন, ঠিক না? আপনি নিজেকে পরিবর্তন না করবেন, নিজে হারাম খাবেন আর লোকের হারাম বিরুদ্ধে ফতোয়া দিলে হবে? নিজেকে পরিবর্তন করুন, নিজের সমাজকে পরিবর্তন করুন, নিজের পরিবারকে পরিবর্তন করুন, বা নিজে অবশ্যই সমাজবদ্ধ জীবনযাপন করার জন্য একজনকে নেতা মানে আপনাকে কাজ করতে হবে। এবং সেই নেতা খেলনা নেতা না, এটা শ্রমিক নেতা না, তিনি আপনার জীবনের সার্বিক জীবনের নেতা, সর্ব ব্যাপারে তিনি আপনার ঘরের বাইরে সব ব্যাপারের নেতা, কারণ তিনি ধর্মীয় নির্দেশনা আপনাকে দিয়ে থাকেন, আপনাকে সেদিন লাঠি মারবে না। এই নেতা চিরদিন মুসলমান যেখানেই থাকবে সেখানেই থাকবে তার। আপনি বললেন বাশা আল্লাহ আমার দেশের সরকার আমার আমির, ঠিক আছে ওটাও আমির, কিন্তু ওই আমির একুত হুকুম বিকেতাবিল্লা নয়, সে আল্লাহর কেতাব অনুযায়ী দেশ শাসন করে না, সে চলে তার শয়তানি মশাল দিয়ে নিজের মন গড়া আইন দিয়ে দেশ চালায়, সে কখনো মুসলমান আমির হতে পারে না। তবে আমরা তাকে মানবো এই কারণে যে তিনি আমাদের সরকারে আছেন, তিনি ক্ষমতাশালী, আমরা যদি অমান্য করি বিদ্রোহ করি সে রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সামাজিক বিশৃঙ্খলা আল্লাহ পছন্দ করেন না। কারণ আল্লাহ বলছেন তিলকা দারুল আখিরাতু নাজাহালিল্লাযিনা লা ইউরিদুনা উলুবান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, জান্নাতের গৃহ আমরা নির্মাণ করেছি ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা দুনিয়াতে অহংকার করে না এবং দুনিয়াতে ফাসাদ বা বিশৃঙ্খলা সৃষ্টি করে না। মনে রেখে দিও চূড়ান্ত শুভ পরিণাম নির্ভর করছে তাকওয়ার উপরে। আর আমার রসুল বলে গিয়েছেন যদি এরকম কোনো তোমাদের সামনে শাসক আসে যারা তোমাদের অন্যায় নির্দেশ দেয় তোমরা তাকে মেনে চলো, ওতু হক্কাহুম ওয়াসালুল্লাহ হক্কাকুম, তাদের হক তাদেরকে দাও, তোমার হক আল্লাহর কাছে যাও চাও। অতএব আমরা সেই কারণেই সরকার আনুগত্য করি। কিছু পাগল আছে তারা বলে কি আপনারা তো মুনাফিক, আপনারা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেন না, গলা কাটেন না, গুলি মারেন না, বলেন মুক্তির একবার দাওয়াত ও জিহাদ ধোকাবাজি। আমাকে তো চলতে রসুলের হাদিস নিয়ে, হাদিস আমাকে নিষেধ করেছে খাবার দেওয়ার। ইবনে উমারকে বলা হচ্ছে আপনি কেন এই লড়াই করছেন না, যুদ্ধে ইয়াজিদের সঙ্গে লড়াই হচ্ছে আব্দুল্লাহ জুবায়ের, আপনি কোন পক্ষে আছেন? কোন পক্ষে নাই, আর ওমর ইবনে খাত্তাবের ছেলে, যে ওমর ইবনে খাত্তাব দেখি শয়তান পালিয়ে যেত, আপনি কিছুই বলছেন না, কি ব্যাপার? উনি বলছেন এমনা অনি দামু আখি, আমার ভাইয়ের রক্ত আমাকে নিষেধ করে যুদ্ধ করার জন্য, কারণ যাকে মারবো সে আমার ভাই আর আমি মারছি আমিও তার ভাই, অতএব রক্তারক্তি করার নির্দেশ আমার রসুল আমাকে দেন নাই। আহলে আন্দোলন বাংলাদেশ ওই নীতির উপর বিশ্বাস করে, আমরা অবশ্যই যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, কিন্তু ওই ব্যক্তি যদি দেশের সরকার হয় আমরা কখনোই তার বিরুদ্ধে বিদ্রোহকে জায়েজ বলি না। আমরা নসিহাতে বিশ্বাসী, দাওয়াতে বিশ্বাসী, উপদেশে বিশ্বাসী, আর তাহারিক উপদেশ দেয়, আমাদের বক্তারা উপদেশ দেয়, আমাদের সমস্ত লেখনী বই পত্র সবই উপদেশমূলক, কাউকে গলা কাটায় আমরা নির্দেশ দেই না। এইগুলো দিয়ে দিয়ে দেশে দিন দিন বিশৃঙ্খলা বেশি হচ্ছে না কম হচ্ছে? আপনারা কি মনে করেন বিশৃঙ্খলা বেশি হচ্ছে না? আপনি যাকে মারবেন সে আপনাকে মারবে না? হিংসার পাল্টার প্রতিহিংসা হবে না? সবরের মধ্যেই সুফল পাওয়া যায়, হিংসার মধ্যে কখনোই সুফল পাওয়া যায় না। হিংসা প্রতিহিংসা ডেকে আনতে বাধ্য, আপনি আল্লাহর নামে করেন আর দুনিয়ার নামে করেন। এজন্য তরুণ ছেলেদেরকে আমরা বলি, কোন অবস্থাতেই জঙ্গিবাদের ধারে কাছে যেও না, এগুলো মনে রেখে দিও। আন্তর্জাতিক সাম্রাজ্যের একটা অংশ বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য ইহুদি নাসারারা তার চায় না। পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, এটা মুসলিম দেশ হিসেবে টিকে থাক, এটা পার্শ্ববর্তী রাষ্ট্রও চায় না, দূরবর্তী রাষ্ট্রও চায় না। ঠিক অমনি করে বাংলাদেশ পৃথিবীর সর্বাধিক আহলে হাদিস অধ্যুষিত দেশ, এদেশে শিরক বেদাত আহলে হাদিসটা করে না, এটা যেন আর না বাড়ে এই চেষ্টা করবে সমস্ত বেদাতের আজকে এক দল। শুনতে পাচ্ছি টিভিতে নিয়ে দেখানো হচ্ছে, এই দেখো আর তাহারিক জঙ্গি বই, বেটা গাধারা, তোর তাহারিক পড়ে দেখেছিস? কি একটা অ্যাপস না কি কৌশল বের করেছে পুলিশেরা, সেখানে একামুদ্দিন দেখিয়ে বলছে এই তারিখ পিস্তল রেখে দিবে, মানে একামুদ্দিন পড়লে সেজন্য পিস্তল বাজি হবে। আমরা বলবো যারা ক্ষমতায় আছো তোমাদেরকে মরতে হবে, মিথ্যাচারের শাস্তি তোমাদের আল্লাহর পক্ষ থেকে আসবে, আমরা তোমাদের শাস্তি দেবো না। আল্লাহর কাছে বিচার দিয়েছি, যারা এগুলো করছো তোমাদেরকে ইহকালে এবং পরকালে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। মনে রেখে দিও, একে আমাদের দিন এদেশের জঙ্গিবাদের বিরুদ্ধে একটা চূড়ান্ত একটা হাতিয়ার। যারা এই বই পড়ে তারা জঙ্গিবাদ থেকে তওবা করে। আর তুমি বলছো এর উপরে পিস্তল রাখলে হবে? আর তাহারিক যারাই পড়ে তারা জঙ্গিবাদের বিরুদ্ধে তারা চলে যায়। আর তুমি বলছো আর তাহারিক এটা জঙ্গি পত্রিকা, তার মানে কি? বোঝা গেল এই তোমার ভিতরে আগুন ধরে আই দিয়েছে, তোমার মশলা মশলা দুনিয়া চলছে না। তাহারিকের এটাই দোষ, 40 থেকে ফতোয়া যায়। এখন বেদাতিরা মহা বিপদে পড়ে গেছে, যখন পাঠকরা যে প্রশ্ন করে এই যে বলছে আর তাহারিক বুখারী অমুক পৃষ্ঠা মুসলিম অত পৃষ্ঠা, এই আপনার জবাব দেন। ওরা রাখো তোমার তাহারিক, আমার হুজুরাকে কিছুই বোঝে না, ওই বলি চলে নাকি এই যুগে? ছেলেবিলে হুঁশে হয়ে গেছে না, কেউ মানে না। আর তাহারিক বলছে হিল্লা হারাম, খবরদার হিল্লা করো না, হাদিস নম্বর দিয়ে দিচ্ছে। ওরা বলছে বাবা হিল্লা না কেলবো আর কেমন করে? আর তাহারিক বলছে তিন তালাক একসঙ্গে চলবে না, তিন মাসে তিন তালাক দিতে হবে। ওরা বলছে তিন তালাক এক মাসে দিতে হবে, কারণ এত বড় আলেমরা কেউ কিছু বুঝতো না। তোমার আলেম কি আমার সঙ্গে সাফাত করবে? কি আমাদের মাঠে সাফাত করবে? আমার রসুল করবে? রসুল বলছে হবে না। তুমি বললে হবে? যত বড় আলেম হোক, কে কত বড় ব্যারোমিটার আমার কাছে নাই, আমি দেখবো তার সব কথা করেন হাদিতে মেপে দেখবো, মাপলি নেবো নাহলে নেবো না, কথা শেষ। বলে ওরা খুব বেয়াদব, ওরা আলমদের সম্মান করে না, অবশ্যই সম্মান করি, কোরআন হাদিসের বিরুদ্ধে বাইরে গিয়ে কোনো আলমকে সম্মান করি না আমরা। কথা হয়ে গেল? এই সহজ কথা বলতে গিয়ে যদি আপনার গা জ্বালা করে কিছু করার আছে? আল্লাহ রাসূল তো সহজ কথাই বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো প্রশ্ন নাই তাহলে মুক্তি পাবে, এক সহজ কথা না? এটা বলতে রাজি হয়নি, কেন ওটা বলে সমস্যা? তা আমরাও তাই বলছি, কেন রাগ কেন? কোরআন সুন্না, আপনিও বলছেন কোরআন সুন্না মুখে বলে কাউর বোঝা করেন, আর আমরা কোরআন সুন্না বলে কবর ছেড়ে দেই, কোরআন সুন্না দোষ না আপনার দোষ? এগুলো বুঝে নিয়ে যারা সত্যিকার অর্থে নিজেকে পরিবর্তন করতে চায় আমরা তাদেরকে আহ্বান জানাব, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সালাত গড়ি নয়, জীবন গড়ি। অর্থাৎ সালাত তো ঠিক হতে হবে, আপনার রুজি ঠিক হওয়া লাগবে, আপনার রাজনীতি ঠিক হওয়া লাগবে, আপনার সমাজ ঠিক হওয়া লাগবে, পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যাবে আপনার যদি আপনি সত্যিকার আহলেজ হতে পারেন। যদি কোনোই পরিবর্তন না, খালি রমজান থাকে, ওতে কি হবে? ওতে কিচ্ছু হবে না। পরিশেষে আপনাদের বলবো, আল্লাহ রসুলের দাওয়াত এবং তার সাসার দাওয়াত তার সবসময় মাথা রাখবেন। একই জায়গায় ভাতিজার দাওয়াত কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আর ওইখানেই তার সাসার দাওয়াত লা তুসাদ্দিকুহু ও ইয়ামুরুকুম আন তুত্রকু আন তাত্রকু দীন আবায়কুম, এ অনুসরণ করো না, কারণ এ চায় তোমাদের বাপদাদার দিন তোমরা পরিত্যাগ করো। ইন্নাহু সাবী কাজ্জাব, সে ধর্মত্যাগী এবং মহামিথ্যাবাদী। আমাদেরকে যদি আপনি মিথ্যাবাদী বলেন, ধর্মত্যাগী বলেন, জামাত ভঙ্গকারী বলেন, যত খুশি গালি দেন, আপনাকে ছাড়তে রাজি, কোরআন সুন্নাহ ছাড়তে রাজি নই। আল্লাহ পাক আমাদেরকে আহলে হাদিস আন্দোলনের মৌলিক বিষয়টি বোঝার তৌফিক দান করুন। আমরা রাফাদানি করার জন্য আন্দোলন করি না, মানুষের টোটাল লাইফ চেঞ্জ করার জন্য আন্দোলন করি। যারা এতে আগ্রহী, যারা মৃত্যুকে ভয় করেন, যারা আখেরাতে জান্নাত কামনা করেন, তাদের অবশ্যই এই আন্দোলনে আসতেই হবে। এর জন্য বহু পূর্বে 456 হিজরিতে মারা গেছেন শেখ আব্দুল কাদের জিলানি, তিনি বলছেন, দেখো আহলেসের বিরুদ্ধে যত কিছু গালিগালাজ তোমরা শুনছো, কুল্লু দালা ইয়াদুন আসাবিয়্যাতুন গিয়াজুন লি আহলে সুন্নাহ, এই সব কিছুই হলো ভেতরের ক্রোধাগ্নি, সব কিছুই হলো হটকারিতার বহিঃপ্রকাশ। আহলে সুন্নাহ ওয়ালা ইসমা লাহুম ইল্লা ইসমুন ওয়াহিদুন ওহুয়া সাহাবুল হাদিস। আহলে সুন্নাহ তার জামাতের কোনোই নাম নাই, একটি নাম ছাড়া, কি নাম সেটা? ওহুয়া সাহাবুল হাদিস, আহলুল হাদিস। আজকে বলেছে নাকি? আর এখন আহলে হাদিস বলে যখন গা জ্বালা করে, সে যুগেও গা জ্বালা করেছে, এ যুগেও গা জ্বলতে হবে। না জ্বললে তো বোঝা গেল কিছুই আন্দোলন হচ্ছে না, ঠিক না? যদি গা না জ্বলে বুঝতে কিছুই হয়নি। আমাদেরকে গালি দিচ্ছেন, আমরা খুশি, যত পারেন টিভিতে গেলেন গালি গেলাম। আমি বলছি ঠিক আছে, আমাদেরটা প্রচার আপনি করে দিলেন, ভালোই হলো, আমাদের তো টিভি টিভি নাই। আপনার টিভিতে আমার তারিখ প্রচার হচ্ছে, মানুষ এই মাসে 200 তারিখ গ্রাহক সঙ্গে বেড়ে গেছে, ওর প্রচার করেছে টিভিতে, লোকে নিষেধ করলে দেখি তাহলে কি আছে বলে, দেখো নিষেধ যখন করছে টিভিওয়ালারা, দেখি না এসে কি আছে, বাস এতে আমার সুবিধা হয়ে গেল। যে একবার পড়বে ইনশাল্লাহ 10 জনের মধ্যে 5 জনই ইনশাল্লাহ আলাইহ হয়ে যাবে, তাহলে কি হবে? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌহিদ এবং সহি সুন্নাহ বোঝার তৌফিক দান করুন। মানুষের মধ্যে বন্ধুত্ব এবং সত্যতার মানদণ্ড হচ্ছে পবিত্র কোরআন এবং সহি হাদিস। এই মানদণ্ড হচ্ছে তৌহিদ এবং সহি সুন্নাহ। শিরকের সঙ্গে তৌহিদের আপোষ নাই, বেদাতের সঙ্গে সুন্নতের আপোষ নাই। তাই শিরিক বিমুক্ত নির্ভেজাল তৌহিদ বিশ্বাস, বেদাত মুক্ত নির্ভেজাল সহি সুন্নার অনুসরণই মাত্র জান্নাতের ওসিলা হতে পারে। এর বাইরে জান্নাতে হওয়ার কোনোই পথ নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের জন্য কবুল করুন এবং জান্নাতে ফেরদাউসে যাওয়ার জন্য আমাদেরকে তৌফিক ইনায়াত করুন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।